পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। চ্যাপ্টার 10, বিদেশিদের প্রতি রাষ্ট্রীয় আচরণ, পৃষ্ঠা 115 থেকে 124। ট্রিটমেন্ট অফ এলিয়েন্স, ALIENS। প্রত্যেক রাষ্ট্রের এখতিয়ার আছে সে রাষ্ট্রে বসবাসকারী বিদেশি নাগরিকের ওপর কিছু মাত্রায় অধিকার চর্চার, কিন্তু সেই এখতিয়ার যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তবে জন্ম নেয় রাষ্ট্রীয় দায় দায়িত্বের। তাই আইনত ব্যক্তি লিগাল পার্সন সহ যে কোনো বিদেশি নাগরিকের প্রতি রাষ্ট্রের আচরণের মাত্রা অধিকার চর্চার সীমা নির্ধারিত হওয়া প্রয়োজন। রাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের প্রতি রাষ্ট্রীয় আচরণ কী হবে তা প্রত্যেকটি রাষ্ট্র স্বয়ং নির্ধারণ করে। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে রাষ্ট্র বসবাসরত বিদেশিদের প্রতি আচরণ বিধি রাষ্ট্র ভেদে ভিন্ন হওয়াই স্বাভাবিক। প্যারা, যদি একজন বিদেশি অধিকারে হস্তক্ষেপ করা হয় বা বাধাগ্রস্ত হয় তবে ব্যক্তি হিসেবে তার অধিকার নয়, বরং সে যে দেশের নাগরিক সেই দেশের অধিকারও খর্ব হচ্ছে বলে ধরা হয়। ফলে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র অবস্থানরত বিদেশিদের প্রতি রাষ্ট্রের আচরণের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তবে কূটনৈতিক সম্পর্কের সাথে এর কোনো যোগ নেই। লক্ষণীয় যে বিদেশিদের মর্যাদা নির্ধারণের ক্ষেত্রে পশ্চিমা দেশ ও উন্নয়নশীল দেশগুলোর আচরণ স্পষ্টতই ভিন্ন। প্রবাসে কোনো ব্যক্তি সমস্যায় পতিত হলে স্বভাবতই নিজ রাষ্ট্রের কাছে সাহায্য প্রত্যাশা করে। প্রবাসী নাগরিক আনুষ্ঠানিকভাবে বিদেশে নিজ দেশের প্রতিনিধিত্ব না করলেও বাস্তবত নাগরিকের কোনো সংকটে রাষ্ট্র নিজেকে একটি পক্ষ বলে মনে করে এবং নাগরিকের সংকট নিজের সংকট মনে করে নিজ দেশের নাগরিককে সুরক্ষা দেবার ব্যবস্থা করে। প্যারা, সুতরাং প্রবাসে অবস্থানকালে রাষ্ট্রীয় সুরক্ষা পাওয়ার ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করছে নাগরিকত্ব কিংবা জাতীয়তার উপর। রাষ্ট্র কেবল তখনই সুরক্ষা প্রদানে এগিয়ে আসে যখন বিবেচনা করে যে সুরক্ষা প্রত্যাশী ব্যক্তি প্রকৃতার্থে তার নাগরিক। এমন ক্ষেত্রে রাষ্ট্র কেবল সুরক্ষার ব্যবস্থা করে তাই নয়, বরং সুরক্ষা প্রদান নিজের দায়িত্ব বলেও মনে করে। কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক প্রবাসে নিজ দেশের নাগরিককে এ সুরক্ষা প্রদান ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে, তখন প্রবাসী নাগরিকের দাবি কেবল ব্যক্তির দাবি বলে পরিগণিত না হয়ে উঠতে পারে রাষ্ট্রের দাবি বলে। আন্তর্জাতিক আইনে রাষ্ট্র কর্তৃক প্রবাসী নাগরিকের দাবিকে নিজ দাবি হিসেবে বিবেচনা করে দাবি আদায়ের চেষ্টা বহুদিন ধরে স্বীকৃত। প্যারা, আর যখন এভাবে প্রবাসী কোনো ব্যক্তির দাবিকে রাষ্ট্র নিজ দাবি বিবেচনা করে রাষ্ট্র স্বয়ং ব্যক্তির প্রতিনিধিত্ব করে তখন তাকে বলে কূটনৈতিক সুরক্ষা। অর্থাৎ প্রবাসী নাগরিক যদি প্রবাসে কোনো সমস্যার সম্মুখীন হন এবং রাষ্ট্র ওই সমস্যাকে নিজের সমস্যা বিবেচনা করে তার সমাধানে এগিয়ে আসে তবে তা ডিপ্লোম্যাটিক প্রোটেকশন বলে আখ্যায়িত হয়। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তির দাবি উত্থাপনের মাধ্যমে রাষ্ট্র মূলত নিজের অধিকারের দাবি উত্থাপন করে। প্যারা, কূটনৈতিক সুরক্ষা, নাগরিকত্ব কোনো রাষ্ট্র ও তার নাগরিকের মধ্যে বন্ধন হিসেবে কাজ করে, এটি ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যকার একটি যোগসূত্র। প্যারা, নাগরিকের দাবিকে নিজ দাবি হিসেবে স্বীকৃতি দানের নীতি কূটনৈতিক সুরক্ষা বা ডিপ্লোম্যাটিক প্রোটেকশন নামে পরিচিত, তবে এই সুরক্ষা দানে রাষ্ট্র বাধ্য নয়, বরং এটি সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ। সার্বভৌম রাষ্ট্র যে প্রয়োজন বোধে নিজের নাগরিককে কূটনৈতিক সুরক্ষা প্রদানের সম্পূর্ণ অধিকারী। এই মূলনীতি ম্যাভ্রোমেটিস প্যালেস্টাইন কনসেশনকে যে সুরক্ষিত সুনির্দিষ্টতা লাভ করে। মামলা ম্যাভ্রোমেটিস MAVROMMATIS ম্যাভ্রোমেটিস প্যালেস্টাইন কনসেশন কেস, ম্যাভ্রোমেটিস প্যালেস্টাইন ছাড় মামলা, গ্রিস ভার্সেস UK PCIJ 1924। এই মামলায় আন্তর্জাতিক স্থায়ী বিচার আদালত PCIJ মত ব্যক্ত করেন যে আন্তর্জাতিক আইনের খুবই সাধারণ একটি নীতি হচ্ছে যে যদি কোনো রাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক আইন ভঙ্গের ফলে কোনো বিদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয় এবং বিদেশি ব্যক্তিটি স্বাভাবিক পন্থায় নিজের দাবি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তবে সেই বিদেশির রাষ্ট্রের অধিকার আছে তার নিজ নাগরিককে সুরক্ষা প্রদান করার। এভাবে ব্যক্তি দাবিকে নিজের দাবি হিসেবে তুলে নেয়া এবং তার পক্ষ হতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আশ্রয় নেয়ার মাধ্যমে রাষ্ট্র মূলত নিজের অধিকারে ব্যক্ত করে এবং একই সাথে নিজের নাগরিককে অধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি রাষ্ট্রের আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটায়। প্যারা এই মামলার বিবরণে প্রকাশ মিস্টার মেভ্রোভেটিস নামক একজন গ্রিক নাগরিক অটোমান কর্তৃপক্ষের কাছ থেকে প্যালেস্তাইনে কিছু নির্মাণ কার্য সম্পন্ন করার কনসেশন লাভ করেন। পরে প্যালেস্তাইন ব্রিটেনের অধিকারে চলে যায়। গ্রিক সরকার অভিযোগ করেন যে 1921 সাল হতে ব্রিটেন ওই কনসেশন চুক্তি অনুযায়ী তার নাগরিকের পূর্ণ অধিকার প্রদানে অস্বীকৃতি জানাচ্ছে। এই কারণে তারা 6% সুদ সহ ক্ষতিপূরণ হিসেবে 121,000 1,21,365 দাবি করে। আদালতের বিবেচনার বিষয় হলো যে ব্যক্তির দাবি রাষ্ট্রপক্ষ হয়ে উত্থাপিত করতে পারে কি না। পুরোপুরি বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে আন্তর্জাতিক আইনের বিধান লঙ্ঘন করে কোনো রাষ্ট্র কোনো বিদেশির প্রতি অন্যায্য কোনো বিদেশির প্রতি অন্যায্য আচরণ করলে ওই বিদেশির নিজ রাষ্ট্র তার নাগরিকের সুরক্ষা দানের অধিকার রাখে। তাই এই ক্ষেত্রে গ্রিস তার নাগরিকের সুরক্ষা দান করতে পারে। তবে কোন রাষ্ট্র কোন ব্যক্তিকে কূটনৈতিক সুরক্ষা দিতে পারে কি না বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে সেই রাষ্ট্রের সাথে সেই রাষ্ট্রের আর সেই ব্যক্তির সাথে সেই রাষ্ট্রের সত্যিকারার্থে কোনো যোগসূত্র আছে কি না তার উপর। রাষ্ট্র আর ব্যক্তির মধ্যে কোনো যোগসূত্র না থাকলে রাষ্ট্র কোনো ব্যক্তিকে কূটনৈতিক সুরক্ষা দেওয়ার অধিকারী নয়। ব্যক্তি ও রাষ্ট্রের এই যোগসূত্র বিবেচনা করতে গেলে মূলত জাতীয়তার প্রশ্নটি এসে যায়। তবে নাগরিকত্ব কিংবা জাতীয়তার প্রশ্নটি কিন্তু আবার আন্তর্জাতিক আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ব্যাপারটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের আভ্যন্তরীণ আইনের মাধ্যমে। অর্থাৎ রাষ্ট্র ইচ্ছা করলে তার খুশি মতো যে কোনো ব্যক্তিকে নাগরিকত্ব দান করতে পারে। এভাবে কোনো ব্যক্তি হয়তো একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে। ব্যক্তিকে যেসব রাষ্ট্র নাগরিকত্ব প্রদান করলো সবারই কিন্তু একটা নৈতিক দায়িত্ব দাঁড়িয়ে যায় প্রয়োজন বোধে ব্যক্তিকে কূটনৈতিক সুরক্ষা প্রদানের। সেই ক্ষেত্রে মূলত বিবেচনা করা হয় কোন রাষ্ট্রের সাথে ব্যক্তির সত্যিকার যোগসূত্র আছে। ব্যক্তিকে নিজ রাষ্ট্রের নাগরিকত্ব প্রদান অথবা কূটনৈতিক সুরক্ষা প্রদান রাষ্ট্রের সার্বভৌম ইচ্ছার অধীন। কিন্তু একটা মাত্র কর্তব্য কিংবা নিয়ম রাষ্ট্রকে পালন করতে হয়, সেটি হচ্ছে এরূপ সুরক্ষা প্রদান যেন অন্য রাষ্ট্রের আইনগত অধিকার খর্ব না করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অন্য কোন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয় ততক্ষণ পর্যন্ত কোন রাষ্ট্র কোন ব্যক্তিকে নিজ নাগরিকত্ব প্রদানের ক্ষমতা রাখে। বিষয়টি প্রথমবারের মতো বিবেচনা করা হয়েছিল নোটে বোহম কেজ NOTTEBOHM নট বম মামলা লিস্টেনস্টাইন LICHTENSTEIN ভার্সাস গুয়েতেমালা GUATEMALA ICJ 1955 ফ্রেডরিক নটবম 1881 সালের 16 সেপ্টেম্বর জার্মানির হ্যামবুর্গে জন্মগ্রহণ করেন। তিনি জন্মসূত্রে জার্মান নাগরিক ছিলেন এবং 1939 সালে লিচেনস্টাইন এর নাগরিকত্ব প্রার্থনা কালেও জার্মান নাগরিকত্বই ধারণ করছিলেন। 1905 সালে নটবম গুয়েতেমালায় চলে যান। সেখানে বসবাস ও ব্যবসা বাণিজ্য করতে থাকেন। তার ব্যবসার প্রধান কেন্দ্র ছিল গুয়েতেমালায়। এরপর থেকে জার্মানির সাথে তার কেবল ব্যবসায়িক সম্পর্কই বজায় ছিল এবং ব্যবসায়িক কারণেই সাধারণত তিনি জার্মানিতে যেতেন। অবশ্য তার কিছু আত্মীয় স্বজন জার্মানিতে ছিল। তিনি অবশ্য 1943 সালের পর থেকে স্থায়ীভাবে গুয়েতেমালাতেই বসবাস শুরু করেন। প্যারা 1938 সালে তার কোম্পানি পরিচালনার ক্ষমতা তার অ্যাটর্নিকে দিয়ে তিনি ইউরোপ চলে যান। সেখান থেকে তিনি হ্যামবুর্গ ভাদুক এবং লিচেনস্টাইন যান যায়। 1939 সালের 9 অক্টোবর তার অ্যাটর্নি নটবমের লিচেনস্টাইনে নাগরিকত্ব প্রাপ্তির জন্য একটি দরখাস্ত দাখিল করেন। কিন্তু 4 জানুয়ারি 1904 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে লিচেনস্টাইনের নাগরিকত্ব পেতে হলে কিছু শর্তাবলী পূরণ করতে হতো। এর মধ্যে অন্যতম হলো আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই একাধিক ক্রমে 3 বছর লিচেনস্টাইনে বসবাস করতে হবে। নটবাম তার দরখাস্তে এই শর্তটি তার জন্য শিথিলকরণপূর্বক 70 নাগরিকত্ব লাভের প্রার্থনা করেন। অতঃপর 13 অক্টোবর 1939 সালে ফ্রেডরিক নটবামকে সুপ্রিম রেগুলেশনের মাধ্যমে লিচেনস্টাইনের নাগরিকত্ব প্রদান করা হয়। লিচেনস্টাইনের পাসপোর্ট পাওয়ার পর তিনি জুরিখে অবস্থানরত গুয়াতেমালার কাউন্সিলরের সাথে 10 ডিসেম্বর 1939-এ দেখা করেন এবং 1940 সালের প্রথম দিকে গুয়াতেমালা ফিরে এসে তিনি নাগরিকত্বের পরিবর্তনের ঘটনা লিপিবদ্ধ করেন এবং গুয়াতেমালায় প্রবাসী হিসেবে নাম রেজিস্ট্রি করেন এবং পুনরায় সেখানে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাগরিক বিবেচনা করে অটোবামিকে সেনাবাহিনী গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে প্রেরণ করে এবং গুয়াতেমালা তার সমস্ত সম্পত্তি অধিগ্রহণ করে করে নেয়। 1946 সালে যুদ্ধ শেষে 1947 সালে যুদ্ধ শেষে নটোবাম গুয়াতেমালায় ফিরতে চাইলে তাকে গুয়াতেমালায় ঢুকতে দেওয়া হয় না, অথবা তিনি লিচেনস্টাইনে চলে যান। 1951 সালের 17 ডিসেম্বর লিচেনস্টাইন সরকার আন্তর্জাতিক আদালতে দাবি উত্থাপন করে যে গুয়াতেমালা সরকার তার দেশের নাগরিক ও নাগরিকের সম্পত্তির প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘনমূলক আচরণ করছে এবং সে কারণে লিচেনস্টাইন সম্পত্তি প্রত্যর্পণ ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। মামলায় বিচার্য বিষয় ছিল লিচেনস্টাইন নটবমের পক্ষ হয়ে দাবি উত্থাপন করতে পারে কি না, এ সমস্যা নির্ণয় ও সমাধানের প্রকৃত মাপকাঠি কি হবে। আদালতে 11-3 ভোটে নির্ধারিত হয় লিচেনস্টাইন নটবমের পক্ষ থেকে দাবি উত্থাপন করতে পারে না, কেননা নটবমের মূলত লিচেনস্টাইনের সাথে কোনো কার্যকরী যোগসূত্র নেই, বরং তুলনামূলকভাবে লিচেনস্টাইনের এর চেয়ে গুয়াতেমালার সাথে নটবমের যোগসূত্র বেশি। নটবম মাত্র 2 বার খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য লিচেনস্টাইনে গিয়েছিল। সুতরাং এমন পরিস্থিতিতে যদি লিচেনস্টাইনকে নটবমের কূটনৈতিক সুরক্ষাদানের অধিকারী করা হয়, তবে তা মাল্টিপ্লিসিটি অব কনফ্লিক্টিং ক্লেইমস এর জন্ম দেবে। সুতরাং এমত অবস্থায় এমন রাষ্ট্রকেই কূটনৈতিক সুরক্ষাদানের অধিকারী করা উচিত যার নামে যার সাথে নাগরিকের প্রকৃত যোগসূত্র রয়েছে। অর্থাৎ এই মামলায় স্পষ্ট হলো যে কোনো রাষ্ট্র চাইলে কোনো নাগরিকের নাগরিকত্ব দিতে পারে, কিন্তু কূটনৈতিক সুরক্ষা দিতে পারে কেবল সেই রাষ্ট্র যার সাথে নাগরিকের প্রকৃত যোগসূত্র আছে। এ মামলার মাধ্যমে ডক্ট্রিন অফ জেনুইন লিঙ্ক প্রতিষ্ঠা পায়। ডক্ট্রিন DOCTRINE অফ জেনুইন GENUINE লিঙ্ক LINK প্রকৃত যোগসূত্রের নীতি প্রতিষ্ঠিত হওয়ায় সমস্যা সমাধানে কিছুটা অগ্রগতি হয়েছে, কেননা কার্যকরী জাতীয়তা নির্ধারণ অত্যন্ত জটিল, কিন্তু প্রকৃত যোগসূত্র নির্ধারণ সম্ভব। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কূটনৈতিক সুরক্ষা প্রদানে অধিকারী রাষ্ট্র নির্ধারণে এই নীতি অত্যন্ত কার্যকরী। মামলা মার্জ ক্লেইমস MERGE মার্জ ক্লেইমস এর মার্জের দাবি ইতালি ভার্সেস USA 1955। মামলায় মিসেস মার্জ ছিল আমেরিকান নাগরিক। তিনি 1909 সালে আমেরিকা জন্মগ্রহণ করেন এবং সকল সময় আমেরিকান নাগরিক হিসেবেই নিজেকে প্রকাশ করতেন এবং এ নাগরিকত্ব তিনি হারানোনি কিংবা বর্জনও করেননি, কিন্তু বৈবাহিক সূত্রে তিনি ইতালিয়ান নাগরিকত্ব পান। 1933 সালে তিনি জনাব মার্জকে বিবাহ করেন এবং 1939 সাল পর্যন্ত রোমেই বসবাস করেন। তার স্বামী টোকিওতে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে চাকরি সূত্রে গমনকালে মিসেস মার্জও সেখানে চলে যান এবং 1947 সাল পর্যন্ত টোকিওতে অবস্থান করেন। অতঃপর তিনি 9 মাসের জন্য মার্কিন রাষ্ট্রে এসে আবার ইতালি চলে যান। মিসেস মার্জ ইতালি, টোকিও সব স্থানে নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নাম রেজিস্ট্রি করেন। 1948 সালে যুক্তরাষ্ট্র মিসেস মার্জ এর পক্ষ হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিসেস মার্জের রোমে অবস্থিত ক্ষতিগ্রস্ত সম্পত্তি ক্ষতিপূরণ দাবি করে। ইতালি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। তারা যুক্তি দেখায় যে মিসেস মার্জ তাদের নাগরিক, সুতরাং যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে না। মামলাটিতে একটা ব্যাপার স্পষ্ট ছিল যে মার্জ যুক্তরাষ্ট্র ও ইতালি দু দেশেরই নাগরিক। কেবল নির্ধারণের বিষয় ছিল যে কোন দেশের সাথে তার প্রকৃত যোগসূত্র আছে, অথবা কোন দেশ তাকে কূটনৈতিক সুরক্ষা প্রদানে অধিকারী। আন্তর্জাতিক আদালত ইতালির পক্ষে রায় প্রদান করেন এবং যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে। আদালত উক্ত সিদ্ধান্তের পেছনে যুক্তি প্রদর্শন করেন যে সকল সার্বভৌম রাষ্ট্র সমান, সুতরাং যখন কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকে সেক্ষেত্রে সমমর্যাদা সম্পন্ন রাষ্ট্র দুটোর মধ্যে সেই রাষ্ট্রই কূটনৈতিক সুরক্ষা প্রদানের অধিকারী হয় যার সাথে মূলত ব্যক্তির প্রকৃত যোগসূত্র আছে। প্রকৃত যোগসূত্র নির্ধারণে ব্যক্তিটি সাধারণত কোথায় বসবাস করে তা একটি বিবেচ্য বিষয়। অবশ্য এটাই একমাত্র বিবেচ্য বিষয় নয়, এছাড়াও ব্যক্তির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক কার্যক্রম ও রাষ্ট্র দুটির মধ্যে ব্যক্তির সাথে কোনটির যোগাযোগ বেশি সেই বিষয়গুলো বিবেচনায় আনা যায়। এসব বিষয়ে বিবেচনা করলে মূলত দেখা যায় যে মিসেস মার্জ এর কার্যকরী বা প্রকৃত যোগসূত্র আছে ইতালির সাথে, সুতরাং যুক্তরাষ্ট্র তার পক্ষ হয়ে ক্ষতিপূরণের দাবি উত্থাপন করতে পারে না। প্যারা, প্রকৃত যোগসূত্রের এই নীতিটি কেবল মাত্র প্রাকৃতিক ব্যক্তি নয়, আইনগত ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। এমনই একটি মামলা হলো বার্সেলোনা ট্রাকশন লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড, বেলজিয়াম ভার্সাস স্পেন, IW 1970। এই মামলা হতে এটা স্পষ্ট যে ব্যক্তি তা প্রাকৃতিক কিংবা আইনগত সত্তা যাই হোক না কেন, তাকে কূটনৈতিক সুরক্ষা প্রদান করে আন্তর্জাতিক আইনে তার দাবি তুলতে পারে কেবল সেই রাষ্ট্র যার সাথে তার প্রকৃত যোগসূত্র রয়েছে। কিন্তু কূটনৈতিক সুরক্ষা প্রদান করে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আশ্রয় লাভের একটা পূর্ব শর্ত আছে। শর্তটি হচ্ছে কোন রাষ্ট্র তার নাগরিককে কূটনৈতিক সুরক্ষা প্রদান করে দাবি আন্তর্জাতিক ব্যবস্থায় নিষ্পত্তি করার পূর্বে অবশ্যই অধিকার ভঙ্গকারী রাষ্ট্রের অন্তর্গত সম্ভাব্য সকল প্রতিকার ব্যবস্থা প্রার্থনা করতে হবে। প্যারা, প্রতিষ্ঠিত বিধান এই যে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আগে স্থানীয় রাষ্ট্রের আইনের অধীন বিদ্যমান ও প্রয়োগযোগ্য সকল প্রতিকার প্রার্থনা করতে হবে। অ্যাম্বেটিলোস, AMBATIELOS, অ্যাম্বেটিলোস মামলায় নীতিটি এক্সজেশন অফ লোকাল রেমেডিস, EXHAUSTION, এক্সজেশন অফ লোকাল রেমেডিস সুপ্রতিষ্ঠিত হয়। মামলা অ্যাম্বেটিলোস কেজ, অ্যাম্বেটিলোস মামলা, গ্রিস ভার্সাস UK 1956। এই মামলায় গ্রিস দাবি করে যে গ্রিক নাগরিক মিস্টার অ্যাম্বেটিলোস 1919 সালে ব্রিটেন থেকে জাহাজ ক্রয়ের চুক্তিতে আবদ্ধ হন। ব্রিটিশ সরকার বাকিতে জাহাজগুলো তার নিকট বিক্রি করে, কিন্তু বিপরীতে জাহাজের উপর বন্ধক শর্ত রেখে দেয় এবং যথাসময়ে জাহাজগুলো সরবরাহ করা হবে বলে চুক্তিতে উল্লেখ করে। ভাষ্যমতে নির্দিষ্ট সময়ে ব্রিটেন কিছু জাহাজ সরবরাহ না করায় তিনি ক্ষতিগ্রস্ত হন এবং এই জন্য তিনি দুইটি জাহাজের ক্রয় চুক্তি বাতিল করার দাবি জানালে ব্রিটেন আপত্তি জানায়। নিম্নতর ও উচ্চতর আদালত ব্রিটিশ সরকারের পক্ষে রায় দিলে অ্যাম্বেটিলোস লর্ড সভায় ওই আপিল না করে সরাসরি অ্যাংলো গ্রিক ট্রিটি অব কমার্স অ্যান্ড নেভিগেশন অব 1886 বিধান অনুসারে সালিশ কমিশনের নিকট যান। ব্রিটেন দাবি করে সালিশ কমিশনের নিকট প্রেরণের আগে অ্যাম্বেটিলোস সমস্ত সম্ভাব্য প্রতিকার প্রার্থনা করেননি। গ্রিস বলে প্রতিকারগুলো যথোপযুক্ত নয়, সুতরাং এক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্যারা, কমিশন বলেন যে যেহেতু বিষয়টা লর্ড সভায় বিবেচনার জন্য পাঠানো হয়নি, সেহেতু সকল স্থানীয় প্রতিকারের পথ বন্ধ হয়ে যায়নি বলে গ্রিস অ্যাম্বেটিলসের পক্ষ হয়ে কমিশনের নিকট ডিপ্লোম্যাটিক প্রোটেকশন নীতির প্রয়োগ দাবি করে ক্ষতিপূরণ চাইতে পারে না। সম্ভাব্য সকল স্থানীয় প্রতিকার প্রার্থনা একটি আবশ্যকীয় শর্ত, যতক্ষণ পর্যন্ত এই শর্ত পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে কোনোভাবেই প্রতিকারার্থে আবেদন গৃহীত হবে না। বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট হয়ে ওঠে নিম্নোক্ত মামলায়। মামলা ইন্টার হ্যান্ডেল কেস, INTERHANDEL, ইন্টার হ্যান্ডেল মামলা, সুইজারল্যান্ড ভার্সেস USA, ICJ 1959। 1942 সালে যুক্তরাষ্ট্র ট্রেডিং উইথ দি এনিমিজ অ্যাক্ট নামক আইনের অধীনে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান জেনারেল এয়ারলাইন অ্যান্ড ফিল্ম কোম্পানি GAF এর সম্পদ বাজেয়াপ্ত করে। এই কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক ছিল ইন্টার হ্যান্ডেল নামক একটি সুইস প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের মতে ওই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছিল আইজি ফার্ডেন, FARDEN, BEN, ফার্বেন নামক জার্মান কোম্পানির হাতে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের পূর্বেই 1940 সালে ইন্টার হ্যান্ডেল জার্মানির সাথে সম্পর্ক ছিন্ন করায় ওই GAF কোম্পানি এর স্বত্বাধিকারী ছিল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড 1948 থেকে 1957 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চালিয়ে যায় ওই বাজেয়াপ্ত আদেশের বিরুদ্ধে। কিন্তু এর মধ্যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়ায় এবং ইতোমধ্যে 9 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ায় সুইজারল্যান্ড আইসিজের দ্বারস্থ হয়। প্যারা, সুইজারল্যান্ড আইসিজের দ্বারস্থ হবার সাথে সাথে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট একটি রিট অব সার্টিওরারি CERTIORARI মঞ্জুর করে এবং মামলাটি ফেডারেল জেলা আদালতে পুনর্বিচারের জন্য প্রেরণ করে। যুক্তরাষ্ট্র বলে যে যেহেতু স্থানীয় প্রতিকার শেষ হয়নি, তাই আইসিজে এর কাছে বিষয়টি উত্থাপন করার অধিকার সুইজারল্যান্ডে নেই। সুইজারল্যান্ড ইসেনে প্রতিকার প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘসূত্রিতা ও গড়িমসির কথা উল্লেখ করলেও আইসিজে বলেন যে যেহেতু এখন স্থানীয় প্রতিকার লাভের পথ খোলা আছে, তাই সুইজারল্যান্ড আইসিজে এর দ্বারস্থ হতে পারে না। প্যারা, তবে দুদেশের মধ্যে যদি এমন কোন স্পষ্ট চুক্তি থাকে যে কোনো সমস্যার উদ্ভব হলে কোনো রাষ্ট্র সরাসরি আন্তর্জাতিক আদালত বা সালিশ পদ্ধতির দ্বারস্থ হতে পারবে বলে তা পারবে, তবে স্থানীয় সম্ভাব্য সকল প্রতিকার প্রার্থনা হতে চুক্তির পক্ষ রাষ্ট্র অব্যাহতি পেতে পারে। তবে যে চুক্তি বলে রাষ্ট্র এ অধিকার দাবি করবে, সে চুক্তিটি ও চুক্তির বিধান এ সম্পর্কে সুস্পষ্ট হতে হবে। এমনই এক সিদ্ধান্ত দেওয়া হয় ইএলএসআই মামলা ইএলএসআই কে এলসি এলসি মামলা ইউএসএ ভার্সাস ইতালি আইসিজে 1989। ইতালি ইলেকট্রনিকা সিকুলা এসপিএ ইএলএসআই ইএলপিসিটিআরওএনআইসিএ সিকুলা এসআই সিইউএলএ এসপিএ নামক এক ইতালিয়ান কোম্পানি অধিগ্রহণ করে নাই, কিন্তু কোম্পানির মূল মূল মালিক ছিল মূলত দুটি মার্কিন কর্পোরেশন। বেশ কিছু বছর যাবত আর্থিক ক্ষতির পর কর্পোরেশন দুটি কোম্পানি তুলে নেবার চিন্তা ভাবনা করছিল, কিন্তু এমন অবস্থায় ইতালি কর্তৃ অধিগ্রহণের ফলে মার্কিন কর্পোরেশন দুটি সরাসরি আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ দাবি করে। ইতালি যুক্তি দেখায় যে স্থানীয় প্রতিকার প্রার্থনা না করেই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তি প্রদর্শন করে যে দুদেশের মধ্যে সম্পাদিত ট্রিটি অফ ফ্রেন্ডশিপ কমার্স অ্যান্ড নেভিগেশন 1948 এর ফলে তারা সরাসরি আন্তর্জাতিক আদালতে প্রতিকার চাইতে পারে। প্যারা, বিচার্য বিষয় ছিল এমন চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সরাসরি আন্তর্জাতিক আদালতে প্রতিকার প্রার্থনার অধিকার আছে কিনা। আদালত সিদ্ধান্ত দেয় যে আন্তর্জাতিক আদালতে প্রতিকার প্রার্থী রাষ্ট্রকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সম্ভাব্য সকল স্থানীয় প্রতিকার প্রার্থনা করা হয়েছে, নয়তো দুদেশের মধ্যে এমন কোনো সুস্পষ্ট চুক্তি আছে যার বলে রাষ্ট্র সম্ভাব্য সকল স্থানীয় প্রতিকার প্রার্থনা হতে অব্যাহতি পেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে সম্পাদিত ফ্রেন্ডশিপ কমার্স অ্যান্ড নেভিগেশন অব 1948 চুক্তি এ বিষয়ে সুস্পষ্ট রূপে কিছু উল্লেখ করেনি, সুতরাং যুক্তরাষ্ট্রকে অবশ্যই সম্ভাব্য সকল স্থানীয় প্রতিকার প্রার্থনার মধ্যে দিয়ে যেতে হবে। প্যারা, এতক্ষণ আলোচিত হলো কিভাবে একটি রাষ্ট্র প্রবাসে অবস্থানরত নিজ নাগরিককে প্রয়োজন বোধে কূটনৈতিক আশ্রয় প্রদান করে, কিন্তু নাগরিকের নিজ রাষ্ট্র ছাড়াও যে দেশে সে বসবাস করছে সে রাষ্ট্রেরও তার কিছু কিছু তার প্রতি কিছু কর্তব্য আছে। আন্তর্জাতিক আইন বিদেশিদের প্রতি রাষ্ট্রীয় আচরণ কি হবে তা নির্ধারণ করার চেষ্টা করে। আন্তর্জাতিক আইনে বিদেশিদের প্রতি দু ধরনের রাষ্ট্রীয় আচরণের নীতি অনুসরণ করা হয়। তারা এক, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বিদেশিদের প্রতি আবাস রাষ্ট্রের আচরণের অন্যতম গ্রহণযোগ্য নীতি ইন্টারন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ড। এ নীতি অনুসারে আবাস রাষ্ট্র বিদেশিদের প্রতি ন্যূনতম কিরূপ আচরণ করবে তা আন্তর্জাতিক ভাবে নির্ধারিত থাকে। এক্ষেত্রে আবাস রাষ্ট্র তার নিজের নাগরিকদের সাথে কি আচরণ করে করে না করে সে প্রেক্ষিতে বিদেশিদের প্রতি আচরণে কোনো পরিবর্তন করবে না। দুই, স্বীয় নাগরিক সুলভ আচরণ নীতি ন্যাশনাল ট্রিটমেন্ট। এ নীতি অনুসারে আবাস রাষ্ট্র তার নিজ দেশের নাগরিকদের সাথে যেমন আচরণ করে রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের প্রতিও সম আচরণ করবে বলে মনে করা হয়। বিদেশিরা আবাস রাষ্ট্র হতে আবাস রাষ্ট্রের নাগরিকদের মতো সমান সুযোগ সুবিধা ভোগ করবে এবং সম আচরণ লাভ করবে। তারা স্বাভাবিকভাবেই বোঝা যায় ন্যাশনাল ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ডে একজন বিদেশি যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করার সম্ভাবনা রয়েছে, ইন্টারন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট প্রিন্সিপাল অনুসরণ করলে ততটা সুযোগ লাভের অবকাশ নেই। উন্নত দেশ, বিশেষত যেসব দেশ ইন্টারন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট প্রিন্সিপালে বিশ্বাস করে, তাদের যুক্তি হচ্ছে বিভিন্ন দেশে বিদেশিদের প্রতি আচরণ বিভিন্ন হওয়া ঠিক নয়। এমনকি বহু দেশের নিজ নাগরিকদের প্রতি আচরণই সন্তোষজনক নয়, তাই ন্যাশনাল ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড অনুসরণ করাও ঝুঁকিপূর্ণ। সুতরাং বিদেশিদের প্রতি আবাস রাষ্ট্রের আচরণ কি রকম হওয়া উচিত তা আন্তর্জাতিক ভাবে নির্ধারিত হওয়া ভালো। তবে এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায় তার কোনো সর্বসম্মত সংজ্ঞা কিংবা নির্ধারণী মাপকাঠি নেই। এরকমই এক সমস্যা পর্যালোচিত হয়েছে গার্সিয়া অ্যান্ড গার্জা কেস, GARCIA অ্যান্ড GARZA, গার্সিয়া অ্যান্ড গার্জা কেস, মেক্সিকো ভার্সেস USA 1926 মামলায়। প্যারা, উল্লেখিত মোকদ্দমায় নির্ধারিত হয় যে ইন্টারন্যাশনাল মিনিমাম স্ট্যান্ডার্ড কি তা আন্তর্জাতিকভাবে নির্ধারিত হতে হবে, কোনো রাষ্ট্রবিশেষের ধারণার ওপর মিনিমাম স্ট্যান্ডার্ড নির্ধারিত হবে না। সুতরাং প্রবাসীদের প্রতি আচরণের ন্যূনতম মাত্রা পূরণ না করতে পারলে রাষ্ট্রীয় দায় উদ্ভব হয়। তবে রাষ্ট্রীয় দায় নির্ধারণ করার শর্ত আছে, ব্র্যাকেট, রাষ্ট্রের দায় অধ্যায়ে আলোচিত হয়েছে, যা সব সময় নির্ধারণ করা সহজ নয়। অন্যদিকে আবার প্রবাসী নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে তার নিজ রাষ্ট্র কূটনৈতিক সুরক্ষা প্রদান করতে পারে। সুতরাং পুরো ব্যাপারটি অত্যন্ত জটিল, এবং যেহেতু বিদেশিদের প্রতি আচরণ এর নীতি কেবল প্রাকৃতিক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং আইনগত সত্তার ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। সুতরাং ব্যাপারটি কিছু কিছু ক্ষেত্রে বেশ জটিল রূপ লাভ করতে পারে, যেমন বর্তমান পৃথিবীতে এমন অনেক বহুজাতিক কোম্পানি আছে যেগুলো এককভাবে ছোট ও দরিদ্র রাষ্ট্র হতে বহুগুণ শক্তিশালী। আবার এরূপ আইনগত ব্যক্তির অধিকার রক্ষায় ওই প্রতিষ্ঠানের দেশও যদি এগিয়ে আসে, তবে ছোট দরিদ্র কিংবা উন্নয়নশীল দেশগুলোর সার্বভৌমত্ব, শক্তি ও সম্পদের প্রতি পুরো বিষয়টা একটা হুমকি রূপে দাঁড়িয়ে যেতে পারে। এই সমস্যাটি বর্তমানে বিশ্বে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর জন্য সত্যিকারার্থে একটা বড় সমস্যা। এই সমস্যার ক্ষেত্রে এ ধরনের দরিদ্র রাষ্ট্রগুলো কি রকম নীতি অনুসরণ করতে পারে তারও একটা দিক নির্দেশনা হিসেবে ধরা যায় কালভো ক্লজ, CALVOCLAUSE, কালভো ক্লজ কে। এই নীতিটির প্রবক্তা হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্যক্তিত্ব আর্জেন্টিনার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কালভো, CALVO। তিনি পেশায় ছিলেন বুয়েন্স আয়ার্স বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তার প্রচলিত নীতি অনুসারে বিদেশি আইনগত ব্যক্তি আবাস রাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তি হতে উদ্ভূত সংকট নিরসনে নিজ রাষ্ট্রের কূটনৈতিক সাহায্য প্রার্থনার অধিকার পরিত্যাগ করে এবং আবাস রাষ্ট্রের আদালতকে সর্বাধিকারিক কর্তৃপক্ষ বলে মেনে নেয়। এই নীতি স্বীকার করে নিলে আবাস রাষ্ট্রের সাথে কৃত চুক্তি হতে উদ্ভূত সমস্যায় ব্যক্তির নিজের দেশের সাহায্য প্রার্থনার সুযোগ আর থাকে না বা সীমিত হয়ে যায়। চুক্তিতে এই ক্লজের অন্তর্ভুক্তির বৈধতা বিশ্বব্যাপী স্বীকৃত, এবং বর্তমানে বিশ্বের বহু দেশে বহুজাতিক কোম্পানির সাথে চুক্তির ক্ষেত্রে এই ক্লজটি অন্তর্ভুক্ত করা হয়। তবে সাধারণভাবে এই ক্লজ এর দুটো ব্যতিক্রম আছে। প্রথমত, কালভো ক্লজ দ্বারা নাগরিককে রক্ষা করার যে সাধারণ সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের আছে তা সংকুচিত করা যাবে না। দ্বিতীয়ত, কালভো ক্লজ এর দ্বারা এমন কোন শর্তের সূচনা করা যাবে না যার ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়। প্যারা, অর্থাৎ এই ক্লজের মূল কথা হলো কোনো পক্ষ বিদেশি কোনো রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হওয়ার সময় বিদেশি রাষ্ট্র সংস্থা আইন কানুন নিয়ম নীতির প্রতি আনুগত্য প্রদর্শন করেই চুক্তি করতে হবে, এবং ফলশ্রুতিতে সাধারণ কোনো বিবাদ বা সংকট দেখা দিলে বিদেশি ব্যক্তি নিজ রাষ্ট্রের কাছে কূটনৈতিক সুরক্ষা চাইতে পারবে না। এই নীতিটি এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে যে 1965 সালের পর থেকে বিদেশে বিনিয়োগ সংক্রান্ত প্রায় সকল চুক্তির ক্ষেত্রেই এ ক্লজ প্রয়োগ করা হয়েছে, ব্যতিক্রম শুধু বাংলাদেশ। প্যারা, আলোচনার সাপেক্ষে একটা বিষয় বোঝা যাচ্ছে যে নাগরিকের রাষ্ট্রের সার্বভৌমত্ব, নাগরিক বা আইনগত ব্যক্তির সাথে সার্বভৌম রাষ্ট্রের চুক্তি ইত্যাদি বিষয় বিদেশিদের সাথে রাষ্ট্রের আচরণ নির্ধারণের ক্ষেত্রে প্রভাব ফেলে। অর্থাৎ অধ্যায়ের শুরুতে যেমন বলা হয়েছিল যে বিদেশিদের সাথে আবাস রাষ্ট্রের আচরণ কেমন হবে তা সম্পূর্ণরূপে অভ্যন্তরীণভাবে নির্ধারিত নীতির উপর নির্ভর করে। বাস্তবতা দেখা যায় সে উক্তিটি পুরোপুরি সত্য নয়। এই নীতি নির্ধারণে আবার বহু বিষয় প্রভাব ফেলে। বিভিন্ন নীতির এমনই এক জটিল পারস্পরিক দ্বন্দ্ব চোখে পড়ে বিদেশি ভূখণ্ডে অবস্থিত বিদেশি সম্পত্তির জাতীয়করণ ও বিদেশিদের প্রতি রাষ্ট্রের আচরণ আলোচনা করতে গেলে। প্যারা, বিদেশি সম্পত্তি জাতীয়করণ আন্তর্জাতিক আইনে কোনো নতুন বিষয় নাই। কোনো সার্বভৌম রাষ্ট্র যেমন সে রাষ্ট্রে অন্য কোনো রাষ্ট্রের নাগরিকের প্রবেশ অধিকার, বসবাস ও সম্পত্তি অর্জনের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে পারে। তেমনি জনস্বার্থে বিদেশি সম্পত্তির জাতীয়করণে রাষ্ট্রীয় অধিকার ও চর্চা বহু পূর্ব হতে প্রচলিত। অবশ্য জাতীয়করণেরও কিছু শর্ত আছে। প্রথমত, জাতীয়করণ অবশ্যই গুরুত্বপূর্ণ জনস্বার্থ জনিত কারণে হতে পারে হবে। দ্বিতীয়ত, জাতীয়করণ হতে হবে বৈষম্যহীন। তৃতীয়ত, বিশেষ বিশেষ বিশেষ বিশেষ সম্পত্তি তাৎক্ষণিক কার্যকর ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে জাতীয়করণ বৈধ। চতুর্থত, বৃহৎ শিল্পের জাতীয়করণের রাষ্ট্রীয় প্রয়োজনীয়তার সাথে প্রদত্ত ক্ষতিপূরণ এর অর্থ সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ জাতীয়করণ হতে পারে শুধু জনস্বার্থে এবং পর্যাপ্ত তাৎক্ষণিক এবং কার্যকর ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে, অর্থাৎ উপরোক্ত শর্ত সমূহ পূরণ করা না হলে জাতীয়করণ অবৈধ বলে বিবেচিত হবে। বর্তমানে ইউরোপীয় ও উত্তর আমেরিকার অধিকাংশ আইনবিদ মনে করেন তাৎক্ষণিক কার্যকর ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে জনস্বার্থে রাষ্ট্রে অবস্থিত বিদেশিদের সম্পত্তি জাতীয়করণ বৈধ ও যথার্থ। এক্ষেত্রে তাৎক্ষণিক কার্যকর ও পর্যাপ্ত ক্ষতিপূরণ বলতে কি বোঝা তা স্পষ্ট হবার প্রয়োজন আছে। প্রত্যেকটির ব্যাখ্যা পাওয়া যায় অ্যাংলো ইরানিয়ান ওয়েল কোম্পানি কেস 1951-এ মামলায়। বলা হয়, পর্যাপ্ত ক্ষতিপূরণ বলতে বোঝায় প্রতিষ্ঠান বা সম্পত্তি জাতীয়করণ কালে সম্পত্তির বাজার মূল্য ও এর সাথে মূল্য পরিশোধের দিন পর্যন্ত হিসেবকৃত সুদ আর্থিকভাবে প্রদান করা। তাৎক্ষণিক ক্ষতিপূরণ বলতে বোঝায় তাৎক্ষণিকভাবে অর্থাৎ বিলম্ব না করে ক্ষতিপূরণ প্রদান করে দেয়া। যুক্তরাজ্যের মতে অবশ্য বিলম্বিত ক্ষতিপূরণ প্রদানকেও গ্রহণযোগ্য ধরা যায় যদি তিনটি শর্ত পূরণ করা হয়। ক, ক্ষতিপূরণের অঙ্ক অবশ্যই তাৎক্ষণিকভাবেই নির্ধারিত হতে হবে। খ, বিলম্বিত প্রদানের জন্য মূল অর্থের উপর সুদ প্রদান করতে হবে। গ, ভবিষ্যতে প্রদানের নিশ্চয়তা স্বরূপ জামানত প্রদান করতে হবে যাতে করে প্রয়োজন বোধে ক্ষতিগ্রস্ত পক্ষ পুরো অঙ্ক উত্তোলন করে নিতে পারে। কার্যকর ক্ষতিপূরণ প্রদান বলতে বোঝায় এমন ভাবে ক্ষতিপূরণ প্রদান করতে হবে যেন ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিপূরণের অর্থ ব্যবহার করতে সমর্থ হয়। অর্থাৎ যদি কোনো রাষ্ট্র নিজ মুদ্রায় ক্ষতিপূরণ প্রদান করে তবে তা কার্যকর ক্ষতিপূরণ প্রদান বলে গণ্য হবে না। অর্থাৎ অর্থ হস্তান্তরযোগ্য হতে হবে এবং ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা করলে যেন তা নিজ দেশের মুদ্রা পরিবর্তিত করতে পারে এবং নিজ দেশে পাঠাতে পারে এমনভাবে অর্থ পরিশোধ করতে হবে। প্যারা, ক্ষতিপূরণ প্রদানের এই নীতিটি সার্বজনীন স্বীকৃতি পেয়েছে। মেক্সিকোর ভূমি সংক্রান্ত যুদ্ধ পরবর্তী পূর্ব ইউরোপে জাতীয়করণ, 1951 সালে ইরানের তেল শিল্পের জাতীয়করণ, মিশর কর্তৃক সুয়েজ খালের জাতীয়করণ ইত্যাদি ক্ষেত্রে এই নীতিটি ব্যাপকভাবে সমর্থিত হয়েছে। প্যারা, তবে ক্ষতিপূরণ নীতির কতগুলো ব্যতিক্রম স্বীকৃত, এগুলো হলো চুক্তি শর্ত, পুলিশ বাহিনীর আইনগত ক্ষমতা প্রয়োগের কারণে কৃত ক্ষতি, বহির্ভূমির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের বহির্ভূমির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কারণে সৃষ্ট ক্ষতি, অপরাধের দণ্ড হিসেবে সম্পত্তির বাজেয়াপ্তকরণ, কর আরোপ, স্বাস্থ্য ও পরিকল্পনা সংক্রান্ত আইন প্রণয়ন দ্বারা পরোক্ষভাবে সৃষ্ট ক্ষতি ইত্যাদি। প্যারা, বাস্তবিক পক্ষে সরকারি প্রতিষ্ঠানের অবস্থানকে আন্তর্জাতিক সমাজের এক এক বিরাট অংশে রাষ্ট্রীয় স্বাধীনতা ও উন্নয়নকে প্রতীক মনে করে উন্নয়নের প্রতীক মনে করে কিন্তু দারিদ্রের কারণে তৃতীয় বিশ্বের বহু দেশকেই বহুলাংশে বিদেশি মালিকানার অধীনস্থ হয়ে থাকতে হয়। এ দেশগুলো তাদের রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে ভোগ করে অর্থনৈতিক বিনিয়োগ, কিন্তু বিদেশি মালিকানাধীন সম্পদকে আন্তর্জাতিক মান পূরণ করে তাৎক্ষণিক কার্যকর ও পর্যাপ্ত ক্ষতিপূরণ বিধির কঠোর অনুসরণ করে। জাতীয় স্বার্থে জাতীয়করণ মূলত বাস্তবত এই রাষ্ট্রগুলোর পক্ষে অসম্ভব। তাই বিদেশি কোম্পানির কাঁচামালের যোগানদার ও বাজার পরিণত হওয়াই এই রাষ্ট্রগুলোর নিয়তি। চ্যাপ্টার 10 সমাপ্ত, পৃষ্ঠা 124 সমাপ্ত।